أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي اقتربن الناس حسابهم وهم في غفلة معرضون مانشير حساب نكاشير شموي آشنو كنتو هارا اداشنتاي موك فيديا روحيا چه ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون যখনই উহাদের নিকট উহাদের প্রতিপালকের কোন নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে উহাদের অন্তর থাকে অমনোযোগী যাহারা জালিম তাহারা গোপনে পরামর্শ করে এ তো তোমাদের মতো একজন মানুষই তবু কি তোমরা দেখিয়া শুনিয়া জাদুর কবলে পড়িবে সে বলিল আকাশ মণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون উহারা ইহাও বলে এই সমস্ত অলিক কল্পনা হয় সে উহা উদ্ভাবন করিয়াছে না হয় সে একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমার পূর্বে আমি ওহিসহ মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তারা চিরস্থায়ীও ছিল না ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝিবে না وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যাহার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছে অপর জাতি অতঃপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল উহাদেরকে বলা হইয়াছিল পলায়ন করিও না এবং ফিরিয়া আসো তোমাদের ভোগ সম্ভারের নিকট ও তোমাদের আবাস গৃহে হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম উহাদের এই আত্মনাদ চলিতে থাকে আমি উহাদেরকে কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ না করা পর্যন্ত আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম আমি তাহা করি নাই কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর ফলে উহা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হইয়া যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যাহা বলিতেছ তাহার জন্য। ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون আকাশ মণ্ডল পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারই, তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবাদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। يسبحون الليل والنهار لا يفترون তাহারা দিবারাত্র তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাহারা শৈথিল্য করে না। أم اتخذوا آلهة من الأرض هم ينشرون وهرام مرتكا হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে সেইগুলি কি মৃতকে জীবিত করিতে সক্ষম। لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকিত আকাশমণ্ডলী ও পৃথিবীতে তবে উভয়ই ধ্বংস হইয়া যাইত। অতএব উহারা যাহা বলে তা হইতে আরশের অধিপতি আল্লাহ পবিত্র মহান। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন তিনি যাহা করেন সে বিষয়ে তাহাকে প্রশ্ন করা যাইবে না, বরং উহাদেরকে প্রশ্ন করা হইবে। আমি ইত্তাখাযু মিন দূনিহি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মা'ইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকছারুহুম লা ইয়া'লামুনা আল হাক ফাহুম মু'রিদুন ওরা কি তাহাকে ব্যতীত বহু ইলাহ গ্রহণ করিয়াছে? বলো তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো, ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাহাদের জন্য উপদেশ এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, ফলে উহারা মুখ ফিরাইয়া নেয়। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তাহার প্রতি এই ওহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, সুতরাং আমারই ইবাদত করো। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون উহারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন, তিনি পবিত্র মহান, তাহার তো তাহার সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনহু বিল ক্বাউলি ওয়া হুম বিআমরিহি ইয়া'মালুন তাহারা আগে বাড়িয়ে কথা বলে না, তাহারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করিয়া থাকে। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত, তাহারা সুপারিশ করে শুধু উহাদের জন্য যাহাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্ত। ওয়ামান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দূনিহি ফাযালিকা নাজযীহি জাহান্নাম কাযালিকা নাজযী যালিমিন তাহাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব জাহান্নাম, এইভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়া থাকি। আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'ই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে আকাশ মণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে, তবু কি উহারা ইমান আনিবে না? এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃঢ় পর্বত যাহাতে পৃথিবী উহাদেরকে লইয়া এদিক ওদিক ধরিয়া না যায়, এবং আমি উহাতে করিয়া দিয়াছি প্রশস্ত পথ যাহাতে উহারা গন্তব্যস্থলে পৌঁছিতে পারে। وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون এবং আমি আকাশকে করিয়াছি সুরক্ষিত ছাদ, কিন্তু উহারা আকাশস্থিত নিদর্শনাবলী হইতে মুখ ফিরাইয়া লয়। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر

এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনের হয় তবুও উহা আমি উপস্থিত করিব, হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين আমি তো মূসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান, জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য। الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون যারা না দেখিয়াও তাহাদের প্রতিপালককে ভয় করে এবং তাহারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত। ولقد آتينا إبراهيم ইহা কল্যাণময় উপদেশ, আমি ইহা অবতীর্ণ করিয়াছি, তবু কি তোমরা ইহাকে অস্বীকার করো? ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আমি তো ইহার পূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল, এই মূর্তিগুলি কি যাহাদের পূজায় তোমরা রত রহিয়াছ? উহারা বলিল, আমরা আমাদের পিতৃপুরুষগণকে ইহাদের পূজা করিতে দেখিয়াছি। সে বলিল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণ রহিয়াছে স্পষ্ট বিভ্রান্তিতে। উহারা বলিল, তুমি কি আমাদের নিকট সত্য আনিয়াছ না তুমি কৌতুক করিতেছ? সে বলিল, না, তোমাদের প্রতিপালক তো আকাশ মন্ডলীয় পৃথিবীর প্রতিপালক যিনি উহাদের সৃষ্টি করিয়াছেন এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী। وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين شفت الله তোমরা চলিয়া গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব। অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত, যাহাতে উহারা তাহার দিকে ফিরিয়া আসে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين ওরা বলিল, আমাদের উপাস্যগুলির প্রতি এই রূপ করিল কে? সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم কেহ কেহ বলিল, এক যুবককে উহাদের সমালোচনা করিতে শুনিয়াছি, তাকে বলা হয় ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون উহারা বলিল, তাহাকে উপস্থিত করার লোক সমুখে যাহাতে উহারা প্রত্যক্ষ করিতে পারে। উহারা বলিল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিয়াছ? সে বলিল, বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে, ইহাদেরকে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে। তখন উহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। অতঃপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল, তুমি তো জানোই যে ইহারা কথা বলে না। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم ইব্রাহিম বলিল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যাহা তোমাদের কোনো উপকার করিতে পারে না, ক্ষতিও করিতে পারে না? أُفٍّ لَكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ أَفَلَا تَعْقِلُونَ ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদেরকে তবু কি তোমরা বুঝিবে না? উহারা বলিল, তাকে পোড়াইয়া দাও, সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে তোমরা যদি কিছু করিতে চাও। আমি বলিলাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও। وَأَرَادُوا بِهِ

لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون যদি উহারা ইলাহ হইত তবে উহারা জাহান্নামে প্রবেশ করিত না উহাদের সকলেই উহাতে স্থায়ী হইবে সেখানে থাকিবে উহাদের আত্মনাদ এবং সেখানে উহারা কিছুই শুনিতে পাইবে না যাহাদের জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত হইয়াছে তাহাদেরকে উহা হইতে দূরে রাখা হইবে তাহারা উহার ক্ষীণতম শব্দও শুনিবে না এবং সেখানে তাহারা তাহাদের মন যাহা চায় চিরকাল উহা ভোগ করিবে মহাভীতি তাহাদেরকে বিষাদকৃষ্ট করিবে না এবং ফিরেশতাগণ তাহাদেরকে অভ্যর্থনা করিবে এই বলিয়া এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল সেই দিন আকাশ মণ্ডলীকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানো হয় লিখিত দফতর যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি ইহা পালন করিবই আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়াছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে নিশ্চয়ই ইহাতে রইয়াছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যারা ইবাদত করে আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করিয়াছি বলো আমার প্রতি ওই হয় যে তোমাদের ইলাহ একই ইলাহ সুতরাং তোমরা হইয়া যাও আত্মসমর্পণকারী তবে উহারা মুখ ফিরাইয়া লইলে তুমি বলিও আমি তোমাদেরকে যথাযথভাবে জানাইয়া দিয়াছি এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে আমি জানি না তাহা আসন্ন না দূরস্থিত তিনি জানেন যাহা কথায় ব্যক্ত এবং যাহা তোমরা গোপন করো আমি জানি না হয়তো ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য রাসুল বলিয়াছিল হে আমার প্রতিপালক তুমি ন্যায়ের সঙ্গে ফয়সলা করিয়া দিও আমাদের প্রতিপালক তো দয়াময় তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র সহায়স্থল তিনি।